যেমন করে গ্রহণ লাগে চাঁদে, তেমনি করে আমায় গ্রহণ করো। খেয়া যেমন নদীর দুকুল বাঁধে, তেমনি তুমি আমার দুহাত ধরো। যেমন করে গ্রহণ লাগে চাঁদে, আধার এবং আলোর মিল খুঁজে, প্রদীপ যেমন জলে গোপীর সুজে, অন্ধকারে যে আমিটা কাঁদে, তাকে তুমি ক্ষমার আলোয় ভরো। তেমনি তুমি আমার দুহাত ধরো, যেমন করে গ্রহণ লাগে চাঁদে। ভেঙে আমায় আবার গড়ে নিতে, কাল বসে কি ঝড়ের ভালোবাসা, পারো নাকি আমায় তুমি দিতে। তুমি আমার এইটুকু বিশ্বাসে, রোমাঞ্চ হোক প্রতিটি নিঃশ্বাসে, রৌদ্র তাপের ক্লান্তি অবসাদে, শান্তি শীতল বৃষ্টি হয়ে ঝরো। তেমনি তুমি আমার দুহাত ধরো, যেমন করে গ্রহণ লাগে চাঁদে, তেমনি করে আমায় গ্রহণ করো। খেয়া যেমন নদীর দুকুল বাঁধে, তেমনি তুমি আমার দুহাত ধরো।